হে যদি জল করে তলম, দিও না কুদোষ তুমি দিও না আমায়, শুনলে না কেন তুমি কতবার নাম ধরে ডেকেছি তোমায়, চোখে যদি জল করে তলম, দিও না কুদোষ তুমি দিও না আমায়, শুনলে না কেন তুমি কতবার নাম ধরে ডেকেছি তোমায়। সে জলের ঢেউয়ে ঝড়ের দোলা লেগে আমার মনের কূল ভেঙে ভেঙে যায়, শুনলে না কেন তুমি কতবার নাম ধরে ডেকেছি তোমায়, চোখে যদি জল করে টলম। যদি না বলি কোনো ক্ষতি হবে না তো কারো, ফুটবে যখন কোনো ফুল, বাঁধবে যখন পাখি বাসা, মেঘ করে আসবে আকাশে, ফেলে আসা দিনগুলি মনে করো, আশার দিনে এলে না, চেনা মুখ চেনা মন হারালো কোথায়, শুনলে না কেন তুমি কতবার নাম ধরে ডেকেছি তোমায়, চোখে যদি জল করে টলম, দিও না কুদোষ তুমি দিও না আমায়, শুনলে না কেন তুমি কতবার নাম ধরে ডেকেছি তোমায়।